الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أبنرا জানেন এই সপ্তাহে সূর্যগ্রহণ হয়েছে আলহামদুলিল্লাহ এই সোনাইয়ে আমাদের বড় মসজিদ এই মসজিদ জামে মসজিদগুলিতে দুটি জামে মসজিদে সালাতুল কুসুব বা সূর্যগ্রহণের সালাত আদায় করা হয়েছে আলহামদুলিল্লাহ আমার ওখানে অনেক ছাত্র এবং সাথী ভাইয়েরা মুসল্লিয়ান আমি দেখতে পেয়েছি ওরা অংশগ্রহণ করেছেন সূর্যগ্রহণের সালাত এইটা প্রথম নম্বর কথা হচ্ছে এটা সুন্নত না ওয়াজিব না ফরজ আমি সংক্ষিপ্ত আকারে বিধান পেশ করছি হয়তো আমরা জানি না এই জন্য একদম সহজভাবে বিধান পেশ করা হবে সেই বুখারী থেকে কয়েকটি হাদিস চয়ন করে নিয়ে এসেছি সত্য সম্ভব হবে না দু একটা বলব এমনিভাবে সহি মুসলিমের হাদিস রয়েছে দু একটা ইশারা করবো ইনশাআল্লাহ প্রথম নম্বর যে কথা সালাতুল কুসুব ফরজ না সুন্নাহ বেশিরভাগ উলামা সুন্নাহ মুআক্কাদাহ বলে থাকেন তাকিদযুক্ত সুন্নাহ আর কেউ কেউ ফরজ বলেছেন ফরজে আইন বা ফরজে কিফায়া শেখ আমাদের উস্তাদ শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন ফরজে কিফায়া যদি ধরা যায় তাহলে কিছু সংখ্যক লোক আদায় করলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায় আলহামদুলিল্লাহ যেভাবে জানাজার সালাত ফরজে কিফায়া কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে নেয় শহর থেকে গ্রাম থেকে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় ওইভাবে সালাতুল ফরজে কিফায়া যদি কিছু সংখ্যক মানুষ আদায় করে নেয় তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে অন্যদিকে বেশিরভাগ আহলুল ইলম বিদ্বানেরা সাধারণত এটাকে সুন্নাত মুআক্কাদা অত্যন্ত তাকিদযুক্ত বলে থাকেন আর এই রায় কবুল করেছেন শেখ আব্দুল হাকিম বাজ রহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা তাহলে আমরা শুনি এ সম্পর্কিত হাদিস একটা এর থেকে আমরা অনেক কিছু জানতে পারব আমি যে হাদিস আমাদের সকলের আম্মা আল্লাহ নিজেই বলেছেন সূরাতুল আহজাব ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উম্মতদের সকলেরই মা আল্লাহু আকবার তাহলে নিজের মায়ের থেকেও আরো বেশি ইজ্জত আমাদের কাছে কার হওয়া উচিত মায়াদের ওই মায়াদের যাদেরকে রব্বি করিম সরাসরি ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম বলে ঘোষণা দিয়েছেন এই নবীর স্ত্রীগণ তার উম্মতদের মা হচ্ছেন সুবহানাল্লাহ আমার ভাই তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন খসফতি الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জমানায় সূর্যগ্রহণ লাগলো। ফসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাসি ফাকামা ফাআতালা আল-কিয়াম সুম্মা রাকা ফাআতালা আর-রুকূ ثم ركع فأطال القيام وهو دون القيام الأول ثم ركع فأطال الركوع وهو دون الركوع الأول ثم سجد فأطال السجود ثم فعل في الركعة الثانية مثل ما فعل في الأولى আমি আরবি বলবো না, যেহেতু আরবি বললে সময় তো অল্প, তাই মেইন হাদিসটি আপনি পেশ করে নিচ্ছি, কারণ বুঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারবেন যদি কেউ বুঝদার হয় বা পরবর্তীতে যদি কোনো বিদ্যান শুনেন, যে এটা আমি বলি আসলে হাদিস বলছি নিজের পক্ষ থেকে বলছি না, এই জন্য তামহীদ আর ভূমিকা স্বরূপ হাদিসের প্রথম অংশগুলো কিছুটা পাঠ করলাম। শুনেন, আমাদের রমাজান বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সূর্যগ্রহণ লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে নিয়ে সালাত আদায় করলেন। তখন সালাত আদায় সর্বপ্রথম আমরা কিয়াম করি, কিয়াম করি না, বুঝুন কিয়াম মানে দাঁড়াই না, আল্লাহ আকবর বলে দাঁড়ায়, কতটুকু লম্বা সুরে বাকারা পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় লেগেছে। আর সুরে বাকারা তো আপনারা জানেনই, সুবহানাল্লাহ প্রথম রাকাতের প্রথম কিয়ামে। তারপর বলছেন সুম্মা রাকা, তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি রুকু করলেন, আর রুকু ওইরকম যেভাবে কিয়াম করেছেন ওর সাথে মিল রেখে রুকুতেও লম্বা রুকু করলেন। তারপর বলছেন, তারপর আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে ওই যে দ্বিতীয় এবারে দ্বিতীয় কিয়াম। এখন দাঁড়িয়ে তো আমরা সাধারণত রব্বানা লাকা আলহামদ বলে চলে যাই না সেজদায়, এখানে কিন্তু সেজদায় যাননি, এখানে বলছেন সুম্মা فأطال القيام وهو دون القيام الأول ثم ركع فأطال الركوع وهو دون الركوع الأول الله أكبر। তারপরে অনেক লম্বা কিয়াম করলেন, কিন্তু এটা প্রথম কিয়ামের মতো না, এর চেয়ে একটু কম। তারপরে রুকু করলেন, কিন্তু এই রুকুটা আগে রুকু থেকে একটু কম। তারপরে সেজদা করলেন, মানে তারপরে সেজদা কিরকম হবে, দাঁড়াবেন না, বেটা দাঁড়ালেন তারপরে সেজদা করলেন। খেয়াল করুন, তাহলে এক রাকাতে কয়টা রুকু হলো, বুঝতে পেরেছেন? মানে সেজদায় যাবার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি রুকু করলেন। আর এই যে হাদিসটি, এই হাদিসটি সহি বুখারি এবং সহি মুসলিমের উভয় রেওয়ায়ত বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে দুই রুকু করেছেন। আর কিরকম লম্বা করেছেন তাও বুঝতে পারলেন। এরপর সেজদা দিলেন, অনেক লম্বা সেজদা, ওই হিসাবে সেজদা দুটিও দিয়েছেন, সেজদার মাঝে বসেছেন। তারপরে দ্বিতীয় রাকাত ওই আগের মতো আদায় করলেন, সংক্ষিপ্ত হয়ে গেছে, আমি আর ওইটা বলছি না, অন্য রেওয়ায়েতে এরকম বিতফসিল হয়েছে কিন্তু এখানে সহজ। এরকম করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পূর্ণ করলেন। তাহলে দু রাকাত সালাত পড়লেন আর প্রতি রাকাতে দুটি রুকু করলেন, তাহলে কয়টা রুকু হলো, দু রাকাতে চার রুকু আর দুই দুই দুই চার সাজদা। সাজদা তো আর সবসময় তো দুইটা, তাই না? তাহলে দুই সাজদা, দুই সাজদা চার সাজদা আর দুই রুকু করে চার রুকু, সুবহানাল্লাহ। তাহলে এই সালাতটা ভিন্ন রকম হচ্ছে না, যেভাবে সূর্যগ্রহণটাও ভিন্ন ওই রকমের সালাতটাও ভিন্ন, আল্লাহু আকবার। এরপরে ওই ভাষণটা আমরা শুনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পর কি হলো, ওয়াকাদিন জালাতি শামস, সূর্য একদম পরিষ্কার হয়ে গেছে, তাহলে কত লম্বা হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, আল্লাহর প্রশংসা বর্ণনা করলেন, আল্লাহর গুণগান বর্ণনা করে বললেন, এ হচ্ছে ভাষণ। আমাদের অনেকেই মনে করে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ বিভিন্ন কারণে লেগে থাকে, এরকম আছে কিনা কুপ্রথা, তো ওই জমানায় লোকজনের বিশ্বাস ছিল যদি সমাজের বড় কোনো লোকের জন্ম হয় কিংবা মৃত্যু হয় তাহলে চন্দ্র সূর্য গ্রহণ লাগে, নাউজুবিল্লাহ। বড় কেউ কারো যদি জন্ম হয় অথবা বড় কারো যদি মৃত্যু হয় তাহলে সূর্যগ্রহণ লাগে বা চন্দ্রগ্রহণ লাগে। তো যেদিন সূর্যগ্রহণ লেগেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, ওই দিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ছেলে, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি মারা গেছেন। নাম কি? ইব্রাহিম। উনি মারা গেছেন। এবারে লোকজন বলতে লাগলো যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সাহেবজাদা মারা গেছেন তাই সূর্যগ্রহণ লেগেছে। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সালাত আদায় করার পরে ভাষণ দিলেন সংক্ষিপ্ত, বললেন ইন্না আশ-শামস ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইখতিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। চন্দ্র সূর্য আল্লাহর দুটি বিশেষ নিদর্শন। আল্লাহর যত নিদর্শনাবলী রয়েছে এগুলির মধ্যে দুটি নিদর্শন হচ্ছে চন্দ্র আর সূর্য। এই চন্দ্র সূর্য গ্রহণ এবারে বলছেন লা ইখতিফানি লিমাউতি আহাদিন আও ওয়ালা লিহায়াতি, সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণ কোন মানুষের মৃত্যু অথবা জন্মলাভের জন্য হয় না। কথা বুঝলেন? তাহলে আমাদের দেশে যদি অন্য কোন কথা থাকে তাহলে বলবেন তাও ঠিক না। বলবেন কি? তাও ঠিক না। এইসব আজগুবি আজগুবি কথা শুনতে নাই, কান ধরতে নাই। সায়েন্স যদি কিছু বলে, বৈজ্ঞানিক থিওরি আর কোরআন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের সাংঘর্ষিক না হয় তাহলে আপনি বিশ্বাস করতে পারেন, আর সাংঘর্ষিক হলে বিশ্বাস করতে নাই। যেহেতু আমাদের কাছে সব থেকে সত্যবাণী কোনটা? আল্লাহর কালাম। দ্বিতীয় নম্বর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর বাণী। তাই যদি সায়েন্সের দিক নির্দেশনা অথবা সায়েন্সের বাতানো কথা আল্লাহর কালাম বিরোধী হয়, নবীর সুন্নাহ বিরোধী হয়, তাহলে এটা আমরা মানতে পারি না যেহেতু আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। আমার ভাই দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিধান প্রণয়ন করেছেন চন্দ্র সূর্য গ্রহণ লাগলে। বলছেন ফাইদা রাআইতুম যালিক ফাদউল্লাহ ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। চারটি কথা, যদি তোমরা সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ দেখো, এরকম যদি লাগে সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। কার কাছে? আর কারো কাছে দোয়া করবে? পীরও নাই, দাদাও নাই, তাতাও নাই, চাচাও নাই, কেউ নাই। দোয়ার মালিক একমাত্র আল্লাহ, কারণ দোয়া হচ্ছে ইবাদা। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলেছেন ফাদউল্লাহ, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আর কারো কাছে দোয়া নাই। কঠিন মুহূর্তে, বিপদের মুহূর্তে, সুখে দুঃখে, সর্বাবস্থায় তোমরা আল্লাহকে ডাকবে। যেভাবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সুনান তিরমিজির হাদিস সহি বলেছেন, আমাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ উপদেশ দিয়েছিলেন, আমি তার সাথেই ছিলাম। বলেছিলেন কি? বলেছিলেন ইয়া গুলাম ইসআলিল ইদা সাআলতা ফাসআলিল্লাহ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ। হে বৎস, হে ছেলে, যদি তুমি চাও তাহলে আল্লাহর কাছে চাইবে, আর যদি তুমি কোনো কিছু প্রার্থনা করো তাহলে কার কাছে প্রার্থনা করবে? যদি তুমি সাহায্য চাও তাহলে কার কাছে সাহায্য চাইবে? আল্লাহর কাছে সাহায্য চাইবে। তাই আমরা দেখি সূরাতুল ফাতিহা আমরা যখন পাঠ করি, এই সূরে ফাতিহার মধ্যে একটি আয়াত আছে রব্বে করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা এটা পাঠ করি, বলি না ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন। ও রব, আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই, আর কোন মানুষের কাছে সাহায্য চাই না, কোন পীরের কাছে সাহায্য চাই না, কোন কথিত ওলির কাছে সাহায্য চাই না, কোন ব্যক্তির কাছে সাহায্য চাই না, জীবিত না মৃত কারো কাছে ও নিয়মিত অনিয়ম মোতাবেক সাহায্য চাই না, নিয়ম মতো যদি যারা জীবিত তাদের কাছ থেকে সাহায্য চাই, কিন্তু অনিয়ম ভাবে কারো কাছে জীবিত যদি হয় তবুও তার কাছে সাহায্য চাই না। যেমন কেন বললাম জানেন, কেউ কেউ আছে এরকম, যেমন সে এখানে বসে আছে, বলছে আমার বাবা আমার পীর বাংলাদেশ থেকে বসে আমার দিকে তওয়াজ্জু করে আসছে আছে, ও আমাকে উদ্ধার করতে পারবে, এরকম আকীদা আছে কিনা বাংলায়? বোঝা দরকার না, শুধু বস হাদিস শুনলাম আর বস চলে গেল, একটু অনুধাবন করা উচিত। ফাদুল্লাহ ডাকবেন কাকে? আর আরেকটা নির্দেশ, ফাদুল্লাহ ওয়াকাব্বিরু, আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে, আল্লাহু আকবর। কেন বড়ত্ব? সূর্য কত বড় সৃষ্টি, থেকে কত হাজার গুণ বড় আপনারা জানেন, ঠিক কিনা? সূর্যের সাথে আমাদের কোন তুলনা হয়? আর আমরা আর কি, এই যে এত বড় সৃষ্টি হওয়া সত্ত্বেও হঠাৎ করে তার সমস্ত শক্তি লুপ পেয়ে যায়, সমস্ত আলো তার ছিনিয়ে নেওয়া হয়, তো এর শক্তি যেহেতু কিছুই না আল্লাহর দরবারে, তাহলে সে বড় না আল্লাহ বড়? বলো আল্লাহু আকবার। দিক তাদের জন্যই যারা সূর্যের হালকা শক্তি দেখে সূর্যের সামনে সেজদায় পড়ে যায়, ঠিক কিনা? পড়ে কিনা? সূর্যের সামনে সেজদায় পড়ে যায়। কেউ কেউ আছে জাদুকরকে দেখে সেজদায় পড়ে যাবে, কেউ কেউ আছে এরকম যে গরুর সামনেও সেজদায় পড়ে যায়, কেউ কেউ আছে নাগ সাপের সামনে সেজদায় পড়ে যায়, কেউ পাথর পূজাও করে, কেউ আসমান পূজাও করে, কেউ ভূমি পূজা করে, কে সব মানে আল্লাহ ছাড়া অন্যের পূজা করে। আল্লাহ বলেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-ক্বামর ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তোমরা চন্দ্রের সেজদা করবে না, তোমরা তো চন্দ্রকে সেজদা করবে না, সূর্যকে সেজদা করবে না, বরং সেজদা করবে তাকে যে ওই আল্লাহকে যে আল্লাহ সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন। তাহলে সেজদার উপযোগী একমাত্র ইয়া রব, আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমি আমার কথা হচ্ছে লম্বা বক্তব্য রাখা ঠিক না সাহ, এই জন্য সংক্ষিপ্ত করে নেব, বুঝবেন ব্যাপারটা। এক আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে, সূর্য কিছুই নাই, চন্দ্র কিছুই নাই, নবী ওলি তারপরে আরো কত কিছু আছে না সুফিদের পরিভাষা, ওই অনুযায়ী কেউ কিছু করতে পারে না, ফেরেশতাও কিছু করতে পারেন না, লাভ লোকসানের মালিক, লাভের মালিক ক্ষতির মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তুমি আল্লাহর বড়ত্ব প্রকাশ করে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় নম্বর কথা, সাল্লু, সালাত আদায় করবে, এই হচ্ছে সালাত। কারণ এই বিধান যদি আমরা না জানি, হয়তো আমরা হয়তো এখানে সেদিন দেখেছি কিন্তু অনেকেই হয়তো এই সালাতে উপস্থিত ছিলাম না, ঠিক কিনা ভাই? হয়তো অনেকেই জানে না, জীবনে হয়তো সালাত চন্দ্রগ্রহণের যে সালাত পড়তে হয়, সূর্যগ্রহণের যে সালাত পড়তে হয়, হয়তো অনেকেই জানেই না। এগুলো জানা উচিত কিনা মুসলমান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা কাজ করবে, সালাত আদায় করবে। তাই সালাত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়েতে এসেছে, যখন সূর্যগ্রহণ লেগেছিল তখন নিদা দিয়েছেন, নিদা অর্থাৎ এই সালাতের জন্য, সূর্যগ্রহণের সালাতের জন্য আহ্বান করেছেন। কি বলে জানেন? ওই সময় আল্লাহু আকবার নয়, আযান নয়, এটা হচ্ছে বলবে আস-সালাতু জামিআহ। কি বলবেন? মাশাআল্লাহ, সবার ইয়াদ হয়ে গেল, বলো আস-সালাতু জামিআহ, আস-সালাতু জামিআহ। তার মানে সালাতের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে, সালাতের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে, সালাতের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। উঁচু শব্দে বলবে যেন সবাই এলাকার মানুষ শুনতে পায়। তাই আমরা সেদিন শুনেছি, শুনেছিলাম কিনা? হয়তো সবাই শুনেননি কিন্তু অনেকেই শুনেছেন, ঠিক কিনা ভাই? আমি যখন আওয়াজ শুনলাম তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি অসুস্থ মানুষ তবু বলছি আল্লাহ শুকর আল্লাহুম্মা লাকাল হামদ। দেখছিলাম যদি আশপাশে কেউ না পড়ে, আমার ছেলেরও এখন পরীক্ষা চলছে, তো সেই সুযোগটা একটু কম। তখন সে বললো আবু যদি কাছে হয় তো চলে যাই। আমি বললাম তাহলে চলো। ও কিন্তু চলে এসছে, ও বলছে আমি তো আরো দূর হলেও যেতাম আব্বু, কি করবো এখন তো পরীক্ষা। আমি বললাম অসুবিধা নেই বাবা, তুমি এখানেই পড়ো। তাকে নিয়ে আসলাম, পরে সব বাসায় চলে গেলাম, তারপর সে আস্তে আস্তে করে তার সময় হয়ে গেল, পরীক্ষায় চলে গেল, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন। পরবর্তীতে আমি শুনতে পেয়েছি চন্দ্রগ্রহণও লাগতে পারে, শুনতে পেয়েছি। আপনারা শুনেছেন? কেউ শুনেছেন? না শুনলে কেউ একজন বলেছে আমাকে, তাই বলছি যদি এরকম হয় এবছর বা পরবর্তী বছর, আল্লাহুল মুস্তাআন, আল্লাহ হেফাজত করুক। এখন কত চলছে, 2019 2020 নাকি কয়েকবার হবে চন্দ্র সূর্য গ্রহণ, আল্লাহ হেফাজত করুক। এটা তো আলামত দেখে তারা বলেন, এগুলো সব কিয়ামতের আলামত। আজকে আমরা এটা জেনে নিলাম যে এই সুন্নত সালাত এটা আমরা চিন্তা করব, ঠিক আছে কিনা, যে যেখানে থাকি যদি ডিউটি থাকে কি করবেন, ডিউটি যদি থাকে যদি সম্ভব না হয় ওখানে বসেই পড়ে নেবেন সালাত দুই রাকাত, কথা বুঝতে পারছে, ওই নিয়তে পারলে সবাই। আর বিশেষ করে যেসব ছেলেদের, যেসব আমার ছাত্রদের, বিশেষ করে আমার ভাইদের যাদের নিজ নিজ ওয়ার্কশপ রয়েছে, ওরা তো নিজে যেতে পারে, তো এক ঘন্টার জন্য বন্ধ করে দিলে কি হয়, ঠিক কিনা, তোমার কর্মচারী যারা আছে ওদের সকলকে নিয়ে চলে যাও ওখানে, বলো না আজকে আর ভালো কাজ কর, আজকে চল ওখানে নামাজ পড়ি, পারবেন না করতে, পারবেন? যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে তাহলে কি করা যাবে, ওখানে পড়েন, পড়তে পারেন একা একা ইনশা আল্লাহ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লু, জামাতের সাথে এসে তো সবাই পড়েনি, অতএব বোঝা গেল নারীরা ঘরেও পড়তে পারেন, আপনি এখানে আছেন যে যেখানে আছে সেখানেই পড়তে পারে, আর যদি সালাত না পড়ে তাহলে বাকি কয়েকটি কাজ তো আপনি করতে পারবেন, কি দোয়া তো করতে পারবেন, কাজ করে করে দোয়া করা যায় না, হাত তোলা কি জরুর মানে ফরজ নাকি, না, হাত তুলে অবস্থার পরিপ্রেক্ষিতে সময় সাপেক্ষে হাত তোলা যায়, কিন্তু যেসব স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হাত তুলেননি ওইসব স্থানে আপনি তুলবেন না, কারণ যদি আমি হাত তুলি অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দোয়া করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, আমি যদি করি তাহলে আমি বেয়াদবি করলাম, কিরকম বেয়াদবি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভালো কাজ ছেড়ে দিয়েছেন, সবাই বলি নাউযুবিল্লাহ, আমার যুক্তি আপনারা বুঝতে পেরেছেন, যেমন ফরজ সালাতের পর আমাদের অনেকেই এরকম করে হাত তুলে দোয়া করি না, এরকম কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তাই আমরা এরকম করব না, কথা বুঝতে পারছেন, জামাতের সাথে ওনা একা ওনা বাংলাদেশ গেলেন, যদি তারা জামাতের সাথে করে আপনি বাধা দিলে তো হবে না, আপনি কমপক্ষে নিজেকে বাঁচাবেন, কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, আশা করি বুঝতে পেরেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই সামনে আছেন আরেকটা নির্দেশ, ফাদউল্লাহ ওয়াকাব্বিরু ওয়াসাল্লু, তিনটা হলো না, দোয়া করবে, আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে, তাকবীর বলবে, আর সালাত পড়বে, আর আরেকটা হচ্ছে সাদাকা করবে, সুবহানাল্লাহ, সাদাকা, এটা মানুষ ভুলে যায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই সময় অনেক সাদাকা করেছেন, যার কৃতদাস এরকম হয়েছে, যার কৃতদাস মুক্ত করেছেন, কারণ নির্দেশ কে দিয়েছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন সকলের জন্য কি না, আপনাদের জন্য না, আমাদের জন্য না, তাই আপনি জানেন না আমরা সেরকম পারবো না, কিন্তু আমরা প্রত্যেকেই নিজ নিজ তৌফিক অনুযায়ী, আমার দেশ গরিব দেশ, চাই বাংলাদেশ হোক চাই ইন্ডিয়া, আমাদের দেশ গরিব না, আপনার তৌফিক অনুযায়ী 100 টাকা 200 টাকা 1000 টাকা ফোন করে বন্টন করে দিবেন গরিবদের মধ্যে, পারবেন কিনা ভাই, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। এই হচ্ছে কয়েকটি কাজ এই হাদিসে, যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগে তাহলে এটা করবেন, অবশ্য সূর্যগ্রহণের জামাত তো সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত, চন্দ্রগ্রহণের জামাত আছে কিনা কেউ কেউ বলছেন নাই, কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে বলেছেন, আপনারা যে হাদিসটি শুনলেন, ইন্নাস শামসা ওয়াল কমরা আয়াতানি মিন আয়াতিল্লাহ, চন্দ্র সূর্য আল্লাহর দুটি নিদর্শন, বলেননি এগুলো কারো জন্য, কারো জন্ম বা মৃত্যুর জন্য চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগে না, অতএব তোমরা যখন দেখবে তখন কি করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, সালাতের দিকে এগিয়ে যাবে, আর এই হাদিসে কি এসছে, সালাত পড়বে, দোয়া করবে, সদাকা করবে, আর কি করবে, আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে, তাকবীর বলবে। আচ্ছা, একথা বলার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরো দুটি কথা বলেছেন, এরকম কয়েকটি হাদিস আমি পারছি না, শুধু এইটি বলে শেষ করে দেব, কারণ আলহামদুলিল্লাহ প্রায় 25 মিনিটের মতো হয়ে গেছে আমার আলোচনা। এই হাদিসটি কি পরের অংশ বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, ইয়া আমরা সকলে নবীর উম্মত কিনা, তাহলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মাদের উম্মত, والله ما من احد اغير من الله ان يزني عبده او تزني امته يا امه محمد والله لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا হে মুহাম্মাদের উম্মত, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি আল্লাহর কোনো বান্দা বা বান্দি দর্শনে লিপ্ত হয়, জিনা বিচারে লিপ্ত হয়, তাহলে আল্লাহর এতটুকু বিবেকে বাজে লজ্জাবোধ হয় যেরকম লজ্জা তোমাদের কারো হয় না। বলেন সুবহানাল্লাহ। আমাদের লজ্জা হয় না ভাই, খারাপ কাজ যদি করি কোনো একজন ভালো মানুষের সামনে লজ্জাবোধ হয় না? হয় না। আল্লাহ বলছে আল্লাহর নিজের লজ্জা হয়, বিবেকে বাজে আত্মমর্যাদা বোধ হয়, কিরকম আমার বান্দা এরকম কুকাজে লিপ্ত হয়ে গেল। আমার ভাই শুনেন, জিনা বা ব্যভিচার কয়েক রকমের হয়। সহিহ বুখারী এবং মুসলিমের অন্য রিওয়ায়েতে আসতে হচ্ছে, সংক্ষিপ্ত করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার আদম সন্তানের প্রত্যেকেরই জিনার অংশ লিখা আছে, সে এটা অবশ্যই পাবে। জিনার অংশ কিরকম? আল্লাহ আমাদেরকে মাফ করুক। যদি মানুষ কথা বলে, কথার মধ্যেও জিনা থাকতে পারে, জিনাল আইন আল নজর, জিনাল মন্তিক, জিনাল লিসান আল মন্তিক। আইন চোখের জিনা হচ্ছে দৃষ্টি, চোখের জিনা দৃষ্টি। এই যে কথাটা একটু খেয়াল রাখবেন বর্তমানে, একটা হচ্ছে সরাসরি এরকম কিছু দেখে মনে কুমন্ত্রণার জায়গা, আর আরেকটা হচ্ছে আমরা যে অ্যাপস দেখি, নেট দেখি, ইউটিউব দেখলাম, ফেসবুক দেখলাম, ওইসবকে দেখে যদি এরকম কুমন্ত্রণা জাগে তাহলে এটা কি জিনার মধ্যে সামিল হবে কিনা? হে আমার মুসলমান ভাই, একটু খেয়াল করে ভাই, আবুল তুবুল ফতোয়া দিয়ে লাভটা কি? যার ভিতরে যত বেশি আল্লাহর খৌফ থাকবে, সে তত বেশি আল্লাহকে ভয় করে, যেসব কাজ করলে কুকাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা অথবা তার মন অপবিত্র হওয়ার সম্ভাবনা, এইসব কাজ থেকে সে দূরে থাকবে, ঠিক কিনা? আমরা সত্যিকারের মুসলমান ইনশাআল্লাহ, কি বলেন? আমাদের ভিতরে আল্লাহর খৌফ সৃষ্টি করা উচিত। বলবো না অমুক সাহেব এরকম ফতোয়া দিয়েছেন, অমুক সাহেব এরকম ফতোয়া দিয়েছেন, ওই যে পর্দার বিধান সম্পর্কে আছে না, বর্তমানে কিছু কথাবার্তা চলছে, আমি এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ, নেক্সট উইক ইনশাআল্লাহ। চোখের জিনা রয়েছে, কথার জিনা রয়েছে, হাতের জিনা রয়েছে, পায়ের জিনা রয়েছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে এই সব কিছুর জিনা আছে, কিন্তু এই সবগুলি সত্যায়ন করে কিংবা মিথ্যা প্রতিপন্ন করে ওইটা হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থান হয়তো বাস্তবায়ন করলো কিংবা বললো মানব না। এবারে কথা, যদি আপনি বেঁচে যেতে পারেন আল্লাহর নাফরমানি থেকে, যদি বড় গুণা থেকে আপনি বেঁচে যান আল্লাহর খৌফকে সামনে রেখে, আল্লাহর খৌফকে, আল্লাহ কি বলেছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান করিমা। যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো, হে আমার বান্দাগণ, যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো তাহলে আমি তোমাদের সগীরা গুনা মাফ করে দেব। তাহলে এই বড়টায় যদি সরাসরি কবিরা গুনায় যদি বান্দা লিপ্ত না হয়, আল্লাহর খৌফকে সামনে রেখে আল্লাহ পাক তার পূর্বে যেসব সগীরা গুনাহ হয়েছে ওই সব মাফ করে দিবেন। কিন্তু আমার ভাই, আমি কি বুঝতে পারবো যখন একটা কু দৃশ্য আমি দেখি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো কিনা? বুঝতে পারবেন? জানেন কি, না এখানে শয়তান আছে আরেকটা, আছে কিনা? কখনো ওই কুদৃষ্টির ফলেই তো কুকাজ হয়ে থাকে। তাই আমরা অবশ্য অবশ্যই নিজেদের চোখের হেফাজত করব। পারবেন? পারবেন? আল্লাহ আপনাদের সকলকে আমাকে তৌফিক দান করুন। আচ্ছা আর লম্বা করছি না, লাস্টের অংশ হাদিসের। আল্লাহর নবী বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ ওয়াল্লাহি লাউ তাআলামুনা মা আ'লাম লাযহিকতুম ক্বালিলান ওয়া লাবকাইতুম কাসীরা। আল্লাহর কসম খেয়ে বলছি, হে মুহাম্মদের উম্মত, শুধু সাহাবায়ে কেরাম না, শুধু তাবিঈন না, শুধু তবে তাবিঈন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে সকলেই হচ্ছে তার উম্মত। অতএব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদের উম্মত, কি বলেছেন? বলছেন, লাউ তাআলামুনা মা আ'লাম লাযহিকতুম ক্বালিলান ওয়া লাবকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি চা জানতে তাহলে বেশি করে তোমরা কানতে আর কম হাসতে। কিন্তু আমরা এখন দেখুন হিসাব করুন, আমরা ২৪ ঘন্টার মধ্যে সুযোগ পেরি হাসাহাসি করি বেশি না কান্দি বেশি? তাহলে আমাদের ভিতরে আল্লাহর খৌফ সৃষ্টি করা উচিত কিনা? আমার ভাই চোখ দিয়ে মাঝে মধ্যে আল্লাহর ভয়কে সামনে রেখে কান্না করবেন, পারবেন? যদি আল্লাহ তৌফিক দেয় সালাতুত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো সত্য, অনেক মুসলমান নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত নিয়মতান্ত্রিক আদায় করে না। সত্য না মিথ্যা? আল্লাহর ভয় কিরকম সঞ্চার হবে যদি তোমার মধ্যে নামাজই না থাকে? তাই ইনশাআল্লাহ আমরা সবাই ওয়াদা করে যাই, আজকে থেকে আর কখনো নামাজ ছাড়বো না। পারবেন? পারবেন? যারা পারবেন একবার হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের আজকের এই আলোচনাকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান অনুযায়ী আমরা যেন চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। মাওলানা তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, উস্তাদদেরকে মাফ করো, ছাত্রদেরকে মাফ করো, বন্ধুদেরকে মাফ করো, নিকটাত্মীয় দূরত্বীয় সকল উম্মতে মুসলিমাকে তুমি মাফ করো ইয়া রব। সকল উম্মতে মুহাম্মদিয়াকে মাফ করো, সকল মুমিনিন মুসলিমিন মুসলিমাত মুমিনাত সকলকে তুমি মাফ করো। আল্লাহ জীবিত মৃত সকলকে মাফ করো। মাওলানা তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নেজাত দাও। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। মাওলা আমাদের সন্তানদেরকে নেক বানাও, মাওলা আমাদের সন্তানদেরকে নেক বানাও। মাওলানা বিশ্বের মুসলমানদের উপর তুমি রহম করো, মজলুমদেরকে উদ্ধার করো। আয় আল্লাহ হারামাইন শরীফাইনের হেফাজত করো, আমাদের দেশ তথা সারা বিশ্বের মুসলমানদের তুমি বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। والسلام عليكم ورحمة الله وبركاته.